বিশ্বস্ত মনে করব, যেমনই বিশ্বস্ত মনে করেছিলাম তোমাদেরকে তার ভাই ইউসুফ সম্পর্কে এর পূর্বে, ওই রকমই বিশ্বাস করব তোমাদের উপর। তাছাড়া আর উপায় কি আছে? ফাল্লাহ খায়রুন হাফেজান, আল্লাহ পাক উত্তম হেফাজতকারী সুরক্ষাকারী, ওয়াহু আরহামুর রাহিমিন, এবং তিনি সমস্ত দয়াবানদের মধ্যে সর্বাধিক দয়াবান, সর্বশ্রেষ্ঠ দয়ালু তিনি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লামা ফাতাহু মাতা আহু ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম قالوا يا ابانا ما نبغي هذه بضاعتنا ردت الينا ونمير اهلنا ونفض اخانا ونزداد كيل بعير ذلك كيل يسير। তারপরে বাড়ি এসে যখন তাদের মাল সামানগুলিকে খুলল, বস্তা খুলল, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, যখন তারা তাদের মালপত্র খুলল, ওয়াজাদু বিদাআতাহুম ردت الیহিম, দেখলো যে তাদের পণ্য মূল্য যা দিয়ে তারা সেই খাদ্যদ্রব্য খরিদ করেছিল তা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের মাল সামানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কালু, তখন তারা বলল, হে আব্বা, মা নাবগি, আর কি চাই আমরা, হাজ এই বেদা আত না রুদ্দাত এলাই নাই, এই যে আমাদের পণ্য মূল্য ছিল তাও আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ওয়া নামিরু আহলানা, এবং আমরা আমাদের পরিবারের জন্য খাদ্য আনতে পারবো, ওয়া নাহফাজু আখানা, এবং আমাদের ভাইয়ের আমরা হেফাজত করতে পারবো, নাজদাদু কাইলা বাইর, এবং এক উঠের বোঝাই মাল বেশিও আনতে পারবো, কারণ দশ ভাই গিয়ে দশ উঠ বোঝাই করা নিয়ে এসছিলাম, আর যদি আরেক ভাইকে নিয়ে যেতে পারি তাহলে আর এক উটের পিঠে বোঝাই করে আমরা খাদ্যদ্রব্য নিয়ে আসতে পারবো, যালেকা কাইলু ইয়াসির, এবং এই পরিমাণ সহজেই পাওয়া যাবে, এটা সহজেই হাসিল হয়ে যাবে। কালাল্লান উরসালাহু মাআকুম হাত্তা তুতুনা মাওসিকাম মিন আল্লাহ লা তাতুননি বিহি ইল্লা আন ইউহাতা বিকুম ফালাম্মা আতাউহু মাওসিকাহুম ক্বাল আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। বললেন ইয়াকুব আলাইহিস সালাম যে আমি অতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে এই বেনিয়ামিনকে পাঠাবো না যতক্ষণ পর্যন্ত আমাকে ওয়াকাট্য অঙ্গীকার না দেবে, আমার সাথে প্রতিশ্রুতি না করবে শক্তভাবে যে অবশ্যই অবশ্যই তাকে নিয়ে তোমরা ফিরে আসবে, ইল্লা আন ইউহাতা বিকুম, তবে তোমাদেরকে যদি চারিদিক থেকে শত্রুরা ঘেরে সর্বনাশ করে দেয়, সবাইকে মেরে দেয়, তাহলে সেটা আলাদা কথা। ফালাম্মা আতাউহু মাওসিকাহুম, যখন তারা তাদের ওয়াকাট্য প্রতিজ্ঞা তারা করল তাদের আব্বার সাথে, কাল আল্লাহ আলা মা নাকুল ওয়াকিল, তখন বললেন যে আল্লাহ পাক যা কিছু আমরা বলছি তার উপর অভিভাবক। ওয়াকালা, এবং ইয়াকুব আলাইহিস সালাম উপদেশ দিলেন, ইয়া বানিয়া, হে আমার ছেলেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, একটি দরজা দিয়ে যাবে না, বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে, অথবা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পথ দিয়ে তোমরা প্রবেশ করবে, তবে আল্লাহর কবল থেকে রক্ষা করতে তোমাদের কোনো ক্ষেত্রে আমি কাজে আসতে পারবো না, উপকার করতে পারবো না। ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, ফয়সালা তো একমাত্র আল্লাহর জন্য, আলিহে তোয়াক্কাল, তো তার উপর আমি ভরসা রাখি, ও আলিহি ফালিয়ে তোয়াক্কাল মুতাওয়াক্কিলুন, তার উপরে যেন যারা আস্থা আভাজন, যারা ভরসাকারী, তারা যেন তার উপরে অবশ্যই ভরসা রাখে। আল্লাহর উপর ভরসা রাখা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। এখানে আমি আমার তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।